আশা বলেছি, সুখের আশা করেছি, তোমাকে আমি পেয়েছি ভালোবেসেছি। জীবন জুড়ে তুমি থাকো না, তুমি যে আমার ঠিকানা, তোমায় নিয়ে যত ভাবনা, এই আমি দুটি হাত পাইয়ে দিলাম। ও মনের ভাষা বলেছি, সুখের আশা করেছি, তোমাকে আমি পেয়েছি ভালোবেসেছি। তোমাকে